بسم الله الرحمن الرحيم دايماي بارون دايلو اللار نامي والفجر شبط أشار وليال عشر شبط دوش رجوني والشفع والوتر شبط جور أو بجورير والليل إذا يسر এবং শপথ রজনীর যখন উহা গত হইতে থাকে নিশ্চয় ইহার মধ্যে শপথ রহিয়াছে বোধ সম্পন্ন ব্যক্তির জন্য তুমি কি দেখো নাই তোমার প্রতিপালক কি করিয়াছিলেন আদ বংশের ইরাম গোত্রের প্রতি যাহারা অধিকারী ছিল সুউচ্চ প্রাসাদের যাহার সমতুল্য কোন দেশে নির্মিত হয় নাই এবং সামুদের প্রতি যাহারা উপত্যকায় পাথর কাটিয়া গৃহ নির্মাণ করিয়াছিল এবং বহু সৈন্য শিবিরের অধিপতি ফেরাউনের প্রতি যাহারা দেশে সীমা লঙ্ঘন করিয়াছিল এবং সেখানে অশান্তি বৃদ্ধি করিয়াছিল অতঃপর তোমার প্রতিপালক উহাদের উপর শাস্তির কষাঘাত হানিলেন তোমার প্রতিপালক অবশ্যই সতর্ক দৃষ্টি রাখেন الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن মানুষ তো এই রূপ যে তাহার প্রতিপালক যখন তাহাকে পরীক্ষা করেন সম্মান ও অনুগ্রহ দান করিয়া তখন সে বলে আমার প্রতিপালক আমাকে সম্মানিত করিয়াছেন إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن এবং যখন তাহাকে পরীক্ষা করেন তাহার রিজিক সংকুচিত করিয়া তখন সে বলে আমার প্রতিপালক আমাকে হীন করিয়াছেন كلا بل لا تكرمون اليتيم না কখনো নয় বরং তোমরা ইয়াতীমকে সম্মান করো না ولا تحاضون على طعام المسكين এবং তোমরা অভাবগ্রস্তদেরকে খাদ্যদানে পরস্পরকে উৎসাহিত করো না وتأكلون التراث أكلا لما এবং তোমরা উত্তরাধিকারীদের প্রাপ্য সম্পদ সম্পূর্ণরূপে ভক্ষণ করিয়া ফেলো এবং তোমরা ধন সম্পদ অতিশয় ভালোবাসো ইহা সঙ্গত নয় পৃথিবীকে যখন চূর্ণ বিচূর্ণ করা হইবে এবং যখন তোমার প্রতিপালক উপস্থিত হইবেন ও সারিবদ্ধভাবে ফেরেশতা গণ সেই দিন জাহান্নামকে আনা হইবে এবং সেই দিন মানুষ উপলব্ধি করিবে তখন এই উপলব্ধি তাহার কি কাজে আসিবে সে বলিবে হায় আমার এই জীবনের জন্য আমি যদি কিছু অগ্রিম পাঠাইতাম فَيَوْمَئِذِ لَا يُعَذِّبُ عَذَابَهُ أَحَدٌ شَيْدِن تَهَر শাস্তির মতো শাস্তি কেউ দিতে পারবে না وَلَا يُوثِقُ وَثَاقَهُ أَحَدٌ